السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد بعد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وما محمد إلا رسول قد خلق من قبله الرسل. প্রশংসা ও সুখ্যাতি গুণগান হাম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার বিশেষ মেহরবানিতে খামিস মুশায়েত ইসলামিক সেন্টার কর্তৃক আজকে আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান নিয়ে আসা সম্পর্কে আলোচনা করার সুযোগ পেলাম। এজন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইলাহিতে জানাই অসংখ্য শুকর আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত বন্ধুগণ, আরকানুল ঈমানের উপর আমরা আলোচনা করছি। ইতিপূর্বে আল্লাহর উপর ঈমান নিয়ে আলোচনা হয়েছে, আজকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান নিয়ে আসা প্রসঙ্গে আমরা সংক্ষিপ্ত একটা আলোচনা করব। ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত বন্ধুগণ, ইসলাম ধর্মের স্তম্ভ হলো পাঁচটি। এক নম্বর হলো শাহাদাতে আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অর্থাৎ এই সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই, এবং আরো সাক্ষ্য দেওয়া যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, তিনি যে আল্লাহর পক্ষ থেকে রাসূল ছিলেন এবং তিনি যে আল্লাহর বান্দা, এ প্রসঙ্গে আমরা কুরআনুল কারীম থেকে আলোচনা দেখতে পারি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. قرآن الكريم آياتটির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ব্যতীত আর কিছুই নন, নিশ্চয় তার পূর্বে অনেক রাসূল বিগত হয়েছেন, অনন্তর তার যদি মৃত্যু হয় অথবা তিনি যদি নিহত হন তবে কি তোমরা পশ্চাৎ পদে অর্থাৎ পিছন দিকে ফিরিয়ে যাবে, আর যে কেউ পিছনে ফিরে যাবে তাতে সে আল্লাহ রাব্বুল আলামিনের কোনোই ক্ষতি করতে পারবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন কৃতজ্ঞগণকে পুরস্কার প্রদান করেন। সম্মানিত বন্ধুগণ, সূরা আলে ইমরান 144 নম্বর আয়াত, এই আয়াতে আমরা কয়েকটি জিনিস বুঝতে পারলাম। এক নম্বর জিনিস যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথার বর্ণনা এই আয়াতে এসেছে, এবং তার পূর্বে অনেক রাসূল চলে গিয়েছে। আরো কয়েকটি জিনিস জানতে পারলাম, সেটি হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে। আল্লাহ বলছেন আফা ইম্মাতা, তিনি যদি ইন্তেকাল করেন, তিনি যদি মৃত্যুবরণ করেন অথবা তাকে যদি হত্যা করা হয় তাহলে কি পিছন থেকে ফিরিয়ে যাবে। এই আয়াত থেকে আমরা এই জিনিসগুলি স্পষ্ট ভাবে বুঝতে পারলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এই বাণীর সাক্ষ্য দেওয়ার অর্থ কি? এই বাণী আপনাকে আমাকে এই জিনিসটাই জানিয়ে দেয় যে তার উপর ঈমান নিয়ে আসতে হবে, এক নম্বর কথা। ওয়া তাসদীকুহু ফীমা আমার, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসদীকুহু ফীমা আখবার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত সংবাদ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেগুলিকে সত্যায়ন করতে হবে, এইগুলিকে বিশ্বাস করতে হবে। ওয়াতাআতুহু ফীমা আমার, এবং তিনি যে সমস্ত কাজের আদেশ করেন সেই আদেশগুলি অনুসরণ করে চলতে হবে, এবং সাথে সাথে তিনি যে সমস্ত কাজ থেকে নিষেধ করেন ওয়ান্তাহু আম্মা নাহা আনহু ওয়া জাযা, তিনি যে সমস্ত কাজ করতে নিষেধ করেছেন এবং যেই কাজগুলি করতে সাবধানতা অবলম্বন করতে বলেছেন সেগুলি থেকে আমাদেরকে সতর্ক হতে হবে এবং সেই নিষেধ সূচক কাজগুলি থেকে দূরে থাকতে হবে। ওয়া আইয়ুযম আমরুহু ওয়া নাহিয়ুহু, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ এবং নিষেধগুলিকে খুবই মূল্যায়ন করতে হবে, এবং ওয়ালা ইউকদ্দাম আলাইহি ক্বাউলু আহাদিন কানা মান কান, কোন লোকের কথাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরে প্রাধান্য দেয়া যাবে না। এই ভাবেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান নিয়ে আসতে হবে। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ নবীর উপর যে ঈমান নিয়ে আসতে হবে এর আরো একটি প্রমাণ হলো সূরাতুল হাদিদের 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মিন রাহমাতি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশূনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলো, ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মিন রাহমাতি, এবং তোমরা ঈমান নিয়ে আসো সেই রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো, ঈমান নিয়ে আসো, ফলে তিনি তার অনুগ্রহে তোমাদেরকে দ্বিগুণ পুরস্কার দান করবেন। ওয়াজআল লাকুম নূরান তামশূনা বিহি, এবং তিনি তোমাদেরকে এমন আলো দেবেন যার সাহায্যে তোমরা চলবে, যেমন সেই আলোর দিশারি হলো কুরআনুল কারীম, এবং কি ওয়াগফির লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেবেন, ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল এবং দয়াশীল। সম্মানিত বন্ধুগণ, এই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশ্ববাসীর কাছে, সারা বিশ্বের মানুষের কাছে রাসূল হিসেবে প্রেরিত হয়েছেন। এ প্রসঙ্গে কুরআনুল কারীমে সূরা আরাফ এর 158 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, বলুন হে মানব মণ্ডলী, আমি তোমাদের সকলের নিকটে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাসূল হিসেবে, তিনি যে রাসূল, এবং তিনি রাসূল শুধু আমাদের জন্যই নন, সারা পৃথিবীর সকল মানুষের হেদায়েতের জন্য, সকল মানুষের কল্যাণের জন্য, সকল মানুষকে সুপথের দিশা দেখানোর জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে আগমন করেছেন, এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল হিসেবে প্রেরিত করেছেন বা তাকে পাঠিয়েছেন। সম্মানিত বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে রাসূল, এর প্রমাণে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অসংখ্য গুণিত এরকম আয়াত আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন। সেই রাসূলের উপর ঈমান নিয়ে আসতে হবে, তাকে সাহায্য করতে হবে, তাকে সহযোগিতা করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের বাণী হলো যে তোমরা ওই রাসূলকে সাহায্য সহযোগিতা করো, তার উপর ঈমান নিয়ে আসো, তাকে বিশ্বাস করো, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে সুপথের সন্ধান দেবেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরেকটি আয়াতে ঘোষণা করছেন, আল্লাহ বলছেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াতবাউ আন-নূরাল্লাযী উনজিলা মাআহ উলাইকা হুমুল মুফলিহুন। সূরাতুল আরাফের 157 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুতরাং যারা তার প্রতি ঈমান রাখে, তাকে বিশ্বাস করে, তার উপর যারা ঈমান নিয়ে আসবে এবং তাকে সাহায্য করবে, তাকে সহযোগিতা করবে, তাকে সহানুভূতি করবে, এবং এই আলো যেই আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে নাযিল করেছেন সেটা হলো কুরআনুল কারীম। সেই কুরআনুল কারীমের যারা অনুসরণ করে চলবে ওয়াত্তাবা'ুন নূর আল্লাযী উনজিলা মা'হ, তার সঙ্গে যে নূর অবতীর্ণ করা হয়েছে তারই যারা অনুসরণ করে চলবে, আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফলতা লাভকারী, ইহকাল এবং পরকালে তাদের জন্যই থাকবে সফলতা। সম্মানিত বন্ধুগণ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করতে হবে, তার উপর ঈমান নিয়ে আসতে হবে, তাতে কোনো প্রকার সন্দেহ সংশয় রাখা যাবে না যে তিনি শেষ নবী কিনা, না এরকম সংশয় সন্দেহ রাখা যাবে না। কাজেই আপনাকে আমাকে ঈমান রাখতে হবে তার প্রতি দৃঢ়ভাবে, এবং এটাই হবে মুমিনের পরিচয়। যেমন কোরআনুল কারীমে সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারাই আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর উপর ঈমান নিয়ে আসে এবং তার রাসূলের উপর ঈমান নিয়ে আসে। তার রাসূল বলতে এখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর তাতে কোনো প্রকার সন্দেহ পোষণ করে না, কোনো প্রকার দ্বিধা দ্বন্দ্ব রাখে না, এক নিষ্ঠভাবে কায় মনোবাক্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বিশ্বাস করে। আল্লাহ বলেন এবং কি করে ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ, এবং তারা আল্লাহর পথে তাদের জান ও মাল দিয়ে সংগ্রাম করে। আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো সত্যবাদী। সম্মানিত বন্ধুগণ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূল, এই কথা আমরা হাদিস থেকেও জানতে পারি। যেমন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, তিনি বলেন যে বুনিয়াল ইসলাম আলা, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন যে কি বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের স্তম্ভ পাঁচটি জিনিসের উপর ভিত্তি করে। এক নম্বর হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক নম্বরে এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এই জিনিসের অবশ্যই সাক্ষ্য দিতে হবে। আর কি ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করা, ওয়া ইতাইয যাকাত, যাকাত প্রদান করা, ওয়া সাওম রমাদান, রমজান মাসের রোজা রাখা, এবং আল্লাহর ঘর যদি সামর্থ্য থাকে সে আল্লাহর ঘরের হজ ব্রত পালন করা। সম্মানিত বন্ধুগণ, এই হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান নিয়ে আসার কয়েকটি দলিল আমরা সংক্ষেপে তা পেশ করলাম। আমরা নবী মুহাম্মদ ইসলামের উপর এই তার পরিচয় সম্পর্কে এর আগেও আলোচনা করেছি। ইনশাআল্লাহ আপনারা অন্য এই বিষয়টা আল্লাহর নবীর পরিচয় সম্পর্কে আরেকটি আমার বয়ান রয়েছে সেটা দেখে নেবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ যেন আমাদেরকে নবীকে মহব্বত করার তৌফিক দান করেন। এ প্রসঙ্গে আরেকটি আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।